সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, চির উন্নত দীন ইসলাম তোমারই উসিলায় আমরা পেলাম, চির উন্নত দীন ইসলাম তোমারই উসিলায় আমরা পেলাম, হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, পথ হারা নদী গভীর ধারায় প্রবাহিত হলো তোমার ছোঁয়ায়, তোমার ছোঁয়ায় ঘন কুয়াশার কান্না মুছায় সুরভি দিলে প্রাণ পুরাণ, হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, আধারের কালো তোমার আলোয় সরে সরে গিয়ে লুটায় ধুলোয়, লুটায় ধুলোয় শত শত দল পাপড়ি ছড়ায় শত সুরে গায় প্রভাতের গান, হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, চির উন্নত দীন ইসলাম তোমারই উসিলায় আমরা পেলাম, চির উন্নত দীন ইসলাম তোমারই উসিলায় আমরা পেলাম, হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম।